আলো চৌদর যদিতে চপসিরে হবু কেতে আলো চৌদর যদিতে চপসিরে হবু কেতে তু স্কুলর যদি এতে তু স্কুলর যদি এতে কলেজ গলে হবু কেতে চৌদর যদি এতে চপসিরে হবু কেতে হলদী পরি দেহ হরি দিশিল দাউ দাউ হৃদয় হায় দহলি যায় তাতে টিকে চাহু চাহু আলো ফ্রকর যদি এতে শাড়ি পিন্ধিলে হবু কেতে তু সাবুন পানির যদি এতে সাবুন পানির যদি এতে বারো পানির হবু কেতে চৌদর যদি এতে চপসিরে হবু কেতে যদি এতে সিন্দুর নাইলে হবু কেতে তু ছরণারু যদি এতে তু ছরণারু যদি এতে সাগর মিশিলে হবু কেতে চৌদরু যদি এতে চপসিরে হবু কেতে আলো চৌদরু যদি এতে চপসিরে হবু কেতে তু স্কুলরু যদি এতে যদি এতে কলেজ গলে হবু কেতে চৌদর যদি এতে চপসিরে হবু কেতে।